সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গাজালের তানে তানে ফুরিয়ে গেল আমাদের উপস্থাপনা। এতক্ষণ আপনারা মন মাতানো সুরে আধ্যাত্মিকতার ছোঁয়ায় সমৃদ্ধ অডিও ক্যাসেটির জগতে আলোড়ন সৃষ্টিকারী জুলফিকার হামদ, নাত ও গজল পরিবেশক গোষ্ঠীর কণ্ঠে ভিন্নধর্মী অডিও ক্যাসেট আউলিয়াদের অবদান শুনলেন। ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম তানজিম, মোহাম্মদ কামরুল হাসান, হাফিজ রিয়াসত আলী, সাইদুল ইসলাম আসাদ ও সৈয়দ আহমেদ। লিখেছেন আল্লামা কবি রুহুল আমিন খান, মাওলানা আজম ওহিদুল আলম, মোহাম্মদ হায়দার হুসাইন, মোহাম্মদ রফিকুল ইসলাম তানজিম ও আজম ওবায়েদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সাইফুল কবির ও এনায়তুল্লাহ ফাইরাভি। তারিখ পহেলা সফর 1425 হিজরি, 22 মার্চ 2004। আল্লাহ হাফেজ।